কোরআনের পথে সজীবন গড়ি পায়ে দোলে সব মতবাদ, স্বপ্নের রঙে আঁকি আলোকিত ভোর একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত। কোরআনের পথে সজীবন গড়ি পায়ে দোলে সব মতবাদ, স্বপ্নের রঙে আঁকি আলোকিত ভোর একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, নতুন প্রভাত। কোরআনের পথ হলো শান্তির পথ, এই পথে আছে শুধু মুক্তি, ভ্রান্তির গ্লানি ভরা বাকি সব মতবাদ, মিথ্যে যত সব উক্তি। কোরআনের পথ হলো শান্তির পথ, এই পথে আছে শুধু মুক্তি, ভ্রান্তির গ্লানি ভরা বাকি সব মতবাদ, মিথ্যে যত সব উক্তি। এসো এই পথে জীবনের ঠিকানা গড়ি, এই পথে জীবনের ঠিকানা গড়ি, দিয়ে যায় সেই সৌগাত একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত। কোরআনের পথে সজীবন গড়ি পায়ে দোলে সব মতবাদ, স্বপ্নের রঙে আঁকি আলোকিত ভোর একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, নতুন প্রভাত। কোরআনের পথ হলো সত্যের পথ, এই পথে নেই কোনো সংশয়, এই পথে আছে শুধু সফলতা, প্রয়োজন বিপ্লবী প্রত্যয়। কোরআনের পথ হলো সত্যের পথ, এই পথে নেই কোনো সংশয়, এই পথে আছে শুধু সফলতা, প্রয়োজন বিপ্লবী প্রত্যয়। এসো এই পথে জীবনের ঠিকানা গড়ি, এই পথে জীবনের ঠিকানা গড়ি, দিয়ে যায় সেই সৌগাত একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত। কোরআনের পথে সজীবন গড়ি পায়ে দোলে সব মতবাদ, স্বপ্নের রঙে আঁকি আলোকিত ভোর একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, একটি নতুন প্রভাত, নতুন প্রভাত।